داعش یعنی آیستی برو نکلشتو فکیر ار جیهادو داعی زمہ داری. دینی سیاسی جماعت کلوستانتی تعلق رکدی ہی ترہ اولدے دین در منوش. ترال بابدے ہو اکنشی سرورے آرار اتفاق اسے ار ہو اکنشی سرورے اختلاف اسے. ترال بوترے بلائیو اسے خرافو اسے. بود دین سیکولا جماعت نسبتے اے دین دا جماعت ایک اعتبار آرار دوستو دشنو. بلکہ لادین را اعتبار ترس سات آرار بیشی 600 میل اسے. ار ایک زن دائی زمہ اولدے اتفاقی موضوع تلاش گرون یار بعدے ہوتار آگے برائی او باطل شیسور باطل ثابت گرون زگین رہی ہی باتا باطل بوزے. اخلاق ار کردار را اعتباریو دین در بگین ایک حتر نو. ار ایک بر خوازر سلط دی نظام ار ہوتا نو یا انتو شبا سرا کفر نظام. اے نظامت شرعی تاویل ار بینر بوری اسلام ار خدمت ناملوی زارا شرک اور ترار تسکارا گرید دے. ایتر اکی کافر نعوذ باللہ بالکل نو. ترار بابت شریعت ار حکم کی علماء جہاد ولی بیان گجی اے دین دات توب کرے مطلق باب کافر کراد دان. ام منشر بردان و ذریعہ تکفیر گران مسلمان جانت دے مالو رے جائز بزن انتہائی ظلم. ار اگین ال دے او تکفیر نظریہ زگین الجزائلتی شام فجنتو جہاد و دعوت رے برباد گری دیئے. این ازوری آلار بطوره این منوشا شیل زرا زبانه ام مسلمانات ده دوسرا دیندارا کلر تکفیر نگوره. زودی تره حاسی سوال گرازا تهان ام مسلمان روی مسلمان بلی اکرار گوره. کینتو امالر مویدانات ترار ادابیر بلکل الدا گویدتو. ترار جماعت تعصبیر این دلدلیت فوری یه گوی کی بلی هوله ترار جماعت رو بارار ام مسلمان رو خطا بود دوره دیندارا دی مجاهید رو ساتی فجنتو کافر یا حماس هم بغاوت گری اول دلیا معامله گوتو. ترار جان مال عزت آبرور مساله ر انتهای حل کا بوزه نظر منزکا تعمیل ر بنر بوری اگین ر حلال بوزیتو. وجه کی وجه ولده نظر جماعت نتا کن فلانا ایک زن مسلمان دیندار مجاهد شریعت تر جان مال ار عزت ر حفاظت گر حکم ده کینتو ای مانوش گینه صرف ای وجه لا ترار بدش نگوره کی بولی هلی তারা আর জমাতত নাইকা এতে আর গুরু ফরে মজবুত কেলা নগরের এনজরিওয়ালা মানুষ হামেশা দাওয়াতে জিহাদুল্লাহ বেশি খতরনাক সাবিত হইয়ে তারার বুতরে বাজুকিয়া নিজরে দায়েশ ইয়ানি আইএস নহ আহলে সুন্নাহ ওয়াল জামার মিক্কা নিজরে নিসবত গরে তোলে শরীফ জুবান সালালে কইব নিল্লা আখলাক আদে সিনদা ফিকির আহলে সুন্নার ন এনজরিয়া জিহাদর বেশি বদনামি ফলাই হাকিকতল দে آیس آن خانو هاز جماعت ار ممبر آنو ساده تعلق نا یان سنتا فکیر ار اخلاق دکر دارن نام. زودی خانو منوش جماعت حساف آیس نا کندو تر سنتا ده نظریت زودی گلو تا که احل سنن وال جماع ار اخان رتر مشهور جهادی علماء والر منحاجتی تر رستا زودی مختلف آ. نفسر فونزگارا گرو فر تعصبیت ده نفسر اتبا گرانت مشگول آ ار هیلا با نلوی مسلمان رو جانمال رو حلال گره. ایتی زیتو آیس ار مخالفی گریبا گروک ایتی کنتو فویل حتر ار آیس بلکه تمام منوش جیهادی تحریک اللہ آیس تیبر خطرناک که اللہ بلی خلی آیس ار جروم واضح ہوگی گوی اخون آیس لفظوی با فساد گر یک اللہ استعمال کرزا ار ترا اخون ختمان ار فتاد کنتو امنوش شو آیس ار مخالفی گلیو تر زبانات دامول دعوت جیهاد نستان گرر توی زندیلی آیس جیهاد نستان گرر ইন্দিল্লা গুলুত শিকার হয়েদে মানুষক কলিও জিহাদর দুশ্মনলর হম খেদমত নগরে এহত আল্লাহ জিহাদি তাহারি করে মুসিবত এগিনত্তি হেফাজত রাখি বললা গুলুত শিকার এ চিন্তা ফিকিরাত দে আখলাকর বাবতে জানি রাখন সা এগিনল দে বুড়া হতা আর বালাইয়ের বুড়া আমল করি বললা বুড়াইয়ের বাবতে এলম হাসিল করন ওয়াজিব তোলে এ মনহাজর সিনন ইয়ানত্তু দূরে থাকন আর এগিনত্তু উম্মতর নজওয়ানলরে দূরে রাখন জিহাদি দায়ী আর মুজাহিদ আল্লাহ ফরজ এবাফে হার আমলর আগে এলম হাসিল করন ওয়াজিব ইন্দিল্লা নগরীলে আল্লাহ নগরক আর বুদত হনিকা তারা জামাতত শামিল হইতে পারে যারা বাবতে আল্লাহ তালা ইরশাদ ফরমায়ে কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ আই নবী ওনে খয়দ আকি তোমারারে হুশিয়ার নগজুম কি বলি হলে হন মানুষ আমলের এতবারে নুসানি মাঝে একই নল দেওয়া মানুষ জারার দুনিয়ার জিন্দিগির তাম আমল বরবাদ গিয়ে গই হালাকে তারা গুমান গরদ্দে কেবলি হলে তারা ভালো আমল গরের